بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কুয়েত থেকে আবু আব্দুর রহমান ভাই আর একটি প্রশ্ন বলেছেন যে বাচ্চাদের কপালে অনেক সময় কালো টিপ দেওয়া হয় এবং গলায় তাবিজ লটকানো হয়, এইগুলি কতটুকু শরীয়তসম্মত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত, যাকে আল্লাহ সন্তান দিয়েছেন প্রথম কথা আল্লাহর শুকর আদায় করবেন। এখন এই শয়তানের হেফাজত করার মালিকও আল্লাহ, কিন্তু আপনাকে আমাকে প্রচেষ্টা করতে হবে যাতে করে এই সন্তান মানে মানুষের কুদৃষ্টিতে না পড়ে। এই জন্য সর্বোপরি যে কাজ সেটা হলো তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে, কারণ উপকার এবং ক্ষতি করার মালিক আল্লাহ। কাজেই আপনার আমার উচিত হলো, আল্লাহ বলছেন যে ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুর ফালা কাশি ফালাহু ইল্লাহু, কেউ যদি মানে আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করতে চান তাহলে কেউ এটা খুলতে পারবে না তিনি ছাড়া। সূরা আনআমের 17 নম্বর আয়াত। অর্থাৎ এই আপনার আমার এই এতিকাদ রাখতে হবে যে ভালো মন্দ করার মালিক একমাত্র কে? আল্লাহ। তবে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে সন্তান যাতে এই জিনের আসর থেকে মানুষের কুদৃষ্টি থেকে বেঁচে থাকে, এই জন্য চেষ্টা করতে হবে। এই জন্য কিছু আসবাব আমরা যদি গ্রহণ করি, বিশেষ করে সূরা নাস, ফালাক, ইখলাস, এইগুলি পরে আমরা আত্মাউজ বিল্লাহ আল্লাহর কাছে পানাহ চাবো। এবং আরও একটা দোয়া আছে যে বিসমিল্লাহ আর কে ইতমিন গুল্লে সিং ইউজিকমিন শাজি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন ওয়া আইনিন লামাহ বিসমিল্লাহ আর কে কল্লাহ ইয়াশফিক। এই দোয়াগুলি পরে যদি ফু দেই আর আল্লাহর কাছে সূরা নাস, ফালাক, ইখলাস পরে ফু দেই, তারপর এই আয়াতুল কুরসি পরে যদি বাচ্চাদের ফু দেয়, ইনশাআল্লাহ বাচ্চা মানুষের চোখের দৃষ্টি থেকে ইত্যাদি থেকে বাঁচতে পারবে, তাতে কোনো সন্দেহ নয়। এবং তাকওয়াল্লাহ, তাকওয়া অর্জন করতে হবে, এবং যদিও কখনো এরকম কিছু হয়ে যায় তাতে ধৈর্য ধারণ করতে হবে, এবং অন্তর থেকে মূল কথা যেটা বের করে ফেলতে হবে যে এগুলো কিছু না, আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করছি, আল্লাহ কিছু করবে। আমার তাওহীদকে, ইখলাসকে ঠিক রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ এগুলো আপনার কিছু হবে না। এবং তওবা ইস্তেগফার করা লাগবে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বাচ্চাকে যেখানে রাখবেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে নোংরা ইত্যাদি না হয়, কারণ শয়তান ওই নোংরা ইত্যাদি জায়গায় প্রবেশ করতে থাকে। কাজেই এগুলো থেকে বাঁচতে হবে এবং আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আর বিশেষ করে দান, সাদকা, খায়রাত, এহসান ইত্যাদি করলেও আপনার কোনো অসুবিধা নেই, আল্লাহ যাতে এগুলো থেকে আপনার সন্তানকে হেফাজত করে এবং আপনার সন্তানের 7 তারিখে আকিকা করবেন, এইগুলো থেকেই বাঁচতে পারবে ইনশাআল্লাহ। মনে রাখবেন যে সারা পৃথিবীর মানুষ যদি আপনার উপকার করতে চায় আর আল্লাহ যদি না চায় তাহলে আপনার উপকার হবে না, আর সারা পৃথিবীর মানুষ যদি আপনার ক্ষতি করতে চায় আল্লাহ যদি না চায় তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, যেটা সহীহ তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে। তো এক কথায় এইগুলি আপনার আসবাব যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ বালসা আপনার হেফাজত হবে, তাতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় নম্বর কথা, এই যে কপালে টিপ দেওয়া, এটা আসলে হিন্দুদের কালচার, কপালে টিপ দিয়ে থাকে। তবে এই কপালে টিপ দেওয়ার ব্যাপারে সহি স্পষ্ট কোনো হাদিস নেই, তবে একটা আসার আছে যেটা জাদুল মাদে বর্ণিত হয়েছে। আসার ওসমান রদিয়াল্লাহ তাআলা আনহু একদা দেখলেন একটা শিশুকে দেখলেন যে খুব সুন্দর সুচ্ছ্রী, খুবই সুচ্ছ্রী একটা বালককে দেখেছিলেন। দেখে তিনি এই কথা বলেছিলেন যে তোমরা এক কাজ করো, এই বাচ্চাটার জন্য একটা কি সাওদাউন, হ্যাঁ, নাওনাতাহু বলতেছে যে তোমার একটা এই কালো ধরনের টিপ, যেটা তাদের থুতনিতে তখনকার আমলে দেয়া হতো, এরকম একটা কি থুতনিতে একটা টিপ দাও, যে দাসনু নাওনাতাহু লে আল্লাহ ইউতুসিবুল আইন, যে তোমরা তোমাদের এই যে ছোট বাচ্চাটাকে তার ইয়ার মধ্যে, কিসের মধ্যে, এই যে গালের মধ্যে একটা কালো টিপ দাও। এই যে এই আসার থেকে এটাকে, এটা নবী করিম সাল্লামের বাণী নয়, এটা শুধু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাচ্চাকে দেখে তিনি এই কথা বলেছিলেন, সুচ্ছ্রী একটা বাচ্চাকে, যে যাতে করে আইন বা মানুষের চোখ না লাগে, যেটা জাদুল মাদেও বর্ণিত হয়েছে। এখন এখান থেকে হয়তো অনেকেই দিয়ে থাকে, কিন্তু এটা আসলে মূল ফ্যাক্টর নয়, এটা আপনার দেওয়া কোনো শর্ত নয়, মানুষের চোখের দৃষ্টি না লাগলে এজন্য এই দোয়া দরুদ যেগুলি বললাম এগুলি পড়লেই এনাফ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আপনার বাচ্চাকে হেফাজত করবে। আর দ্বিতীয়ত কথা, অনেকে বাচ্চার গলায় তাবিজ লটকায়, এই তাবিজ লটকানোটা শিরক, তাবিজের মধ্যে অনেক ধরনের আল্লাহ ইত্যাদি অনেক কিছু লেখা থাকে, নাস অনেক সুরার কিছু লেখা থাকে, এইগুলি লিখিয়ে গলার মধ্যে ঝুলিয়ে দেয়। আবার যখন ওটা কেটে ফেলে তখন বাচ্চা কাঁদে, মনে করে যে এই তাবিজ না দেওয়ার কারণে বাচ্চা কাঁদতেছে। এটা সম্পূর্ণ ভ্রান্ত ও বাতিল কথা। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো সে ব্যক্তি শিরিক করল। হ্যাঁ, আর যেটা ইমাম আহমদ বর্ণনা করেছেন, অনুরূপভাবে আর এক হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ লটকালো সে তার দিকে তাকে উকিলা ইলাইহ, তার দিকে ধাবিত করা হলো। কাজেই এই তাবিজ লটকানো ইত্যাদি করা, এগুলো শিরক, এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং প্রয়োজনে এই দোয়া দরুদ ইত্যাদি পরে বাচ্চার গলায় বাচ্চাকে ফু দিলে ইনশাআল্লাহ বাচ্চা হেফাজত হবে। আশা করি এইগুলি আমরা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক আমাদের সবাইকে দান করুক। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।